الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من سلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام ربي سبحانه হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও আমার পর্দানিশীন মাহবুবেরা, আমি আশা করি আপনারা সবাই জানেন আজকের এই যে মুবারক সভায় আমরা যোগদান করলাম এটা আপনাদের এই প্রতিষ্ঠিত নবীর গড় এই নূতন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত। মসজিদকে আল্লাহর গড় এবং মাদ্রাসাকে নবীর গড় বলা হয়। মসজিদ আল্লাহর গড় মানে আল্লাহর এবাদতের গড়, আর মাদ্রাসা নবীর গড় মানি নবীর দিন শিক্ষা করার। মসজিদে আল্লাহর ইবাদত করা হয়, এই জন্য মসজিদকে আল্লাহর গড় বলা। মাদ্রাসায় নবীর দিন শিক্ষা দেওয়া হয়, নবীর দিন শিক্ষা করা হয়, এই জন্য মাদ্রাসাকে নবীর গড়। এই দুইটা গড় জগতের অন্য সকল গড়ের চেয়ে বেশি পবিত্র, এর চেয়ে পবিত্র আর কোন গড় দুনিয়ার কোথাও। তাই আল্লাহর গড় মসজিদ আর নবীর গড় মাদ্রাসা যারা বানায় যারা চালায় তাদের মতো ভাগ্যবান মানুষ জগতে আর কেউ হইতে পারে। আল্লাহ দয়া করে আপনাদেরকে এই সৌভাগ্য দান করেছেন। নবীর গড় মাদ্রাসা বানাইছেন, নবীর গড় মাদ্রাসা চালাইতেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন দল মানুষ, মানুষ যখন মারা যায় তখন তার নেক আমলের সওয়াব আমল নামায় লেখা বন্ধ হয়ে যাবে। কিন্তু তিন দল মানুষ এমন আছে যারা মারা গেলে পরেও নেক আমলের সওয়াব তাদের কবরে বসতে থাকে। এর মধ্যে একদল যারা এমন নেক কাজে দান কইরা মারা গেল, যে নেক কাজ ওই লোক মারা যাওয়ার পরেও চলতেই থাকে। রাসূলের ভাষায়, হাদিসের ভাষায় এটাকে সদকায়ে জারিয়া বলা। মসজিদের দান কইরা যারা মারা যায়, এই মসজিদে নামাজ চলতেই থাকে। কাজেই দানকারীরা মারা গেলে পরেও যত মানুষ এই মসজিদে নামাজ পড়ে সকলের সমান সব দানকারী যে মারা গেল তার আমল নামায় বসতেই থাকে। তেমনি ভাবে মাদ্রাসা বানাইয়া মাদ্রাসার কাজে দান করিয়া যারা মারা যায়, এই মাদ্রাসায় যত উস্তাদ কোরআন হাদিস পড়াইতে থাকেন, যতদিন পর্যন্ত যত ছাত্র কোরআন হাদিস পড়তে থাকে, সবে মিলে যে পরিমাণ সওয়াব পায়, দানকারীরা যে মারা যায় তাদের আমল নামায় তাদের সমান সওয়াব লেখা হইতেই থাকে। কাজেই এই দুইটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা এবং চালানি অত্যন্ত ভাগ্যবানের। আপনাদের জন্য বিরাট সৌভাগ্যের আলামত এটা যে আপনারা নবীর ঘর মাদ্রাসা বানাইছেন এবং মাদ্রাসা চালাইতেছেন। আপনারা দুনিয়ার থেকে বিদায় হইয়া যাওয়ার পরেও এই মাদ্রাসা যতদিন থাকবে এই মাদ্রাসার সমস্ত লেখাপড়ার প্রভাব আপনাদের কবরে পড়ছে না। আপনাদের এই প্রতিষ্ঠিত এই নবীর গড় মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক সভায় আপনারা আমরা একত্র হয়েছি যোগদান করেছি। এই কারণে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে আরোপ করার আশায় আমি আল্লাহর পবিত্র কালামের সূরায়ে রহমানের প্রথম দিক থেকে কয়েকখান আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস তেলাওয়াত করি। যে আয়াতগুলি আমি তেলাওয়াত করছি সেগুলি হল সূরায়ে রহমানের প্রথম দিকের আয়াত। এই সূরায়ে রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছিলেন এমন একদল মানুষের একটা প্রশ্নের জবাব, যে মানুষেরা আল্লাহকে আল্লাহ নামে ডাকত, আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু কতগুলি বুধ মূর্তিরে দেব দেবীরে আল্লাহর শরীরদার বানাইয়া সেইগুলিরে সেজদা করত। কাজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করলেন যে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, তখন এরা রাসূলের দুশমনে পরিণত। তারপরে একসময় আল্লাহ কোরআনের এক আয়াত নাযিল করে বলেন তোমরা রহমানকে সেজদা করো। মক্কার মূর্তি পূজারীরা জানত না যে আল্লাহরই আরেক নাম রহমান, এরা আল্লাহর আল্লাহ নাম জানত, আল্লাহকে আল্লাহ নামে ডাকত, আল্লাহ যে আছেন এই কথা বিশ্বাস করত, কিন্তু দেব দেবীগুলিরে আল্লাহর শরীর দাবার দেব দেবীদেরকেও সেজদা করত, কিন্তু এরা জানত না যে আল্লাহরই আরেক নাম রহমান। এই কারণে যখন এক আয়াত নাযিল করে আল্লাহ বললেন যে তোমরা রহমানকে সেজদা করো, তখন তাদের প্রশ্ন জাগল যে মুহাম্মদ এতদিন কইল একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ সেজদা করা যাবে না, এখন বলে রহমানকে অসেজদা করতে হবে, একবার আল্লাহকে সেজদা করার পরে আবার রহমানকে সেজদা করলে যদি ঈমান থাকে, তাইলে একবার আল্লাহকে সেজদা করার পরে আবার মূর্তিরে সেজদা করলে ঈমান থাকবে না কেন? এরা প্রশ্ন করল মানির রহমান, রহমানকে। এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরায়ে রহমান নাযিল কইরা বুঝাইয়া দিলেন যে রহমান অন্য কোন ব্যক্তির নাম নয়, আল্লাহরই আরেক নাম রহমান। যেহেতু এই সূরার ভিতরে আল্লাহ রহমানের পরিচয় দিচ্ছেন, এই জন্য আল্লাহ সূরার নাম রাখছেন সূরায়ে রহমান। আল্লাহর নাম গুলি সম্পর্কে আমাদের সাধারণ সমাজে কোন আলোচনা হয় না বললেই চলে, যে কারণে আমাদের সমাজের সাধারণ মুসলমানদের আল্লাহর নাম সম্পর্কে পরিষ্কার কোন ধারণা নাই। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর প্রসিদ্ধ নাম আছে 93টা। সর্বমোট নাম না প্রসিদ্ধ? প্রসিদ্ধ। তফসিরের কিতাবে লেখা আছে আল্লাহর অপ্রসিদ্ধ নাম আছে 10,000-এর চেয়েও বেশি। সুবহানাল্লাহ, 10,000-এর চেয়েও বেশি নাম আছে আল্লাহর অপ্রসিদ্ধ, আর প্রসিদ্ধ নাম আছে কতটা? 99। এই 99টা প্রসিদ্ধ নামের মধ্যে একটা মাত্র নাম আছে আল্লাহর সত্তাগত নাম, আর বাকি সবগুলি নাম হইল আল্লাহর গুণগত নাম। একটা নামে আল্লাহর সত্তা বোঝায়, আল্লাহর অস্তিত্ব বোঝায়, আর বাকি নামগুলির দ্বারা এক একটা নামের দ্বারা আল্লাহর এক একটা গুণ বুঝায়, এক একটা নামের দ্বারা এক একটা গুণ বুঝায়। যে নামের দ্বারা আল্লাহর সত্তা বুঝায় এই নামকে ইসমে জাত বলা হয়, আল্লাহর সত্তাগত নাম। এটা হল একমাত্র আল্লাহ, আল্লাহর আল্লাহ নামটাই আল্লাহর সত্তা বুঝায়, আর যত নাম আছে সবগুলি নামে আল্লাহর এক একটা গুণ বুঝায়, বাকি সবগুলি নাম হইল আল্লাহর গুণগত নাম। বুঝে থাকে বলেন সত্তাগত নাম কটা? নামটা হইল একমাত্র আল্লাহ, আর বাকি সবগুলি নাম হইল আল্লাহর গুণগত। এই গুণগত নামগুলি আবার দুই প্রকার, এক প্রকার নামে আল্লাহর একক গুণ বুঝায়, আর এক প্রকার নামে আল্লাহর ব্যাপক গুণ বুঝায়। এগুলির পরিভাষাগতভাবে সিফাতে খাসা আর সিফাতে আম্মা বলা, অর্থাৎ আল্লাহর এমন কোন গুণ আছে যে গুণগুলি শুধুমাত্র আল্লাহর মধ্যেই আছে, অন্য কারোর মধ্যে নাই। এগুলি হইল আল্লাহর একক গুণ। আর কিছু গুণ এমন আছে যা আল্লাহর মধ্যেও আছে, বন্দার মধ্যেও আছে, যদিও পরিমাণে ব্যক্ত। যেমন বন্দায়ও দেখে আল্লাহও দেখে, দেখার গুণটা শুধু আল্লাহর মধ্যে আছে না বন্দার মধ্যে আছে? তবে দেখার গুণটা বন্দার মধ্যে থাকলেও আল্লাহর দেখায় আর বন্দার দেখায় কিন্তু বেশ কম আছে। আল্লাহর মধ্যে দেখার গুণ নিজস্ব, বন্দার মধ্যে দেখার গুণ আল্লাহর দান। আল্লাহ আমাদেরকে দেখার মতো গুণ দান করছেন, এই কারণে আমরা দেখি। আল্লাহর দেখার গুণটা কারো দান না নিজস্ব? আমাদের দেখার গুণ তার নিজস্ব না আল্লাহর দান। আল্লাহ দেখেন নিজস্ব গুণে, আমরা দেখি আল্লাহর দানের গুণে। আল্লাহ দেখেন সব কিছু, আমরা দেখি সামান্য কিছু। আল্লাহ দেখেন সব কিছু, আমরা দেখি সামান্য। আল্লাহ দেখতে চোখ লাগে না, চক্ষুর দরকার, আমাদের দেখতে চোখের দরকার। এত সব পার্থক্য থাকা সত্ত্বেও দেখার গুণটা আল্লাহর মধ্যে আছে, আমাদের ভিতর। আল্লাহও দেখেন আমরাও দেখেন। এই যে আল্লাহর কেমন গুণ, ব্যাপক গুণ, আল্লাহর মধ্যে আছে এমন তার মধ্যে আছে। কিন্তু আল্লাহর একটা গুণ আছে, সৃষ্টি করার গুণ। অস্তিত্ব ছিল না এমন জিনিস আল্লাহ সৃষ্টি করলেন, এই গুণ কোন বান্দার মধ্যে না। এটা আল্লাহর ব্যাপক গুণ না একক গুণ? একক সৃষ্টি করার গুণ। এরকম আরো কিছু গুণ আছে যে গুণগুলি শুধু আল্লাহর মধ্যেই আছে, আর কারো মধ্যে নাই। এইগুলির একই সিফাতে খাসা, আর যেই গুণ আল্লাহর মধ্যেও আছে বন্দার মধ্যেও আছে, এই গুণগুলির একই সিফাতে আম্মা বাংলায়, যেই গুণ আল্লাহর মধ্যে আছে আর কারো মধ্যে নাই, এইগুলির একই একক গুণ। আর যেই গুণ আল্লাহর মধ্যেও আছে বন্দার মধ্যেও আছে, সেইগুলির একই ব্যাপক গুণ। যে গুণগুলি শুধু আল্লাহর মধ্যে আছে আর কারোর মধ্যে নাই, এই গুণ যদি কেউ আরো কারোর মধ্যে আছে বলে বিশ্বাস করে, তাহলে আল্লাহর সাথে শিরিক হইয়া যায়। আল্লাহর সত্তার মতো আর কারো সত্তা আছে বিশ্বাস করলে অশিরিক হয়। আল্লাহর একক গুণ অন্য কারোর মধ্যে আছে বিশ্বাস করলেও শিরিক সম্পর্কে আল্লাহ কুরআনের আয়াতে বলেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কেউ যদি শিরিক গুনাহ করে, একমাত্র আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নাই, কেউ যদি বলে আরো একজন সৃষ্টিকর্তা আছে, আল্লাহর সাথে শরীকদার সম্পর্ক করা হয়, এমন গুনাহ হয়, আল্লাহ বলেন এই গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। শিরিকের নিম্ন পর্যায়ের কোন গুনাহ করলে বান্দা আল্লাহ যারে ইচ্ছা যখন ইচ্ছা যে কোনো অসিল্লায় মাফ করে দেবেন। তাহলে শিরিক প্রধানত দুই ভাবে হয়, আল্লাহর সত্তার মতো আর কারো সত্তা আছে বিশ্বাস করলে অশিরিক হয়, আল্লাহর অস্তিত্বের মতো আর কারো অস্তিত্ব আছে বিশ্বাস করলে অশিরিক হয়, আল্লাহর একক গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে আছে বিশ্বাস করলেও শিরিক হয়। আল্লাহর একক গুণের একটা উদাহরণ আপনারা বলতে পারবেন? সৃষ্টি করার গুণ আল্লাহর একক গুণ, এই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই। সৃষ্টি করার গুণ আল্লাহর একক গুণ, এই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে। এই সৃষ্টি করার গুণটাকে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় খালেক বলা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর আর একটা একক গুণ হল রহমান। রহমান আল্লাহর একক গুণবাচক নয়, রহিম আল্লাহর ব্যাপক গুণবাচক নয়। রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ অদয়ালু। কিন্তু রহমান এমন দয়ালু এ করে যার মতো দয়া আর কেউ করতে পারে না। যিনি সৃষ্টি করার আগেই দয়া কইরা সৃষ্টি করছে, অন্যরা যদি কেউ কাউকে দয়া করে, সৃষ্টির আগে করতে পারে না সৃষ্টির পরে করে? সৃষ্টির পরে যারে দয়া করলো তার সৃষ্টির পরে যদি দয়া করে, এমন দয়ালুরে কয় রহি। যারে সৃষ্টি করলো, যারে দয়া করলো তার সৃষ্টির আগেই যদি তারে দয়া করে, এমন দয়ালুরে কয় রহমান। আল্লাহ আমাদের সৃষ্টির আগেও দয়া করছে, দয়া না করলে আল্লাহ আমাদের সৃষ্টিই করতেন না, আমাদের অস্তিত্বই আসত। সৃষ্টি করার পরের থেকেও দয়া করতেছে, সৃষ্টির আগেও দয়া করছেন, এই জন্য তিনি রহমান। সৃষ্টির পরেও দয়া করতেছেন, এই জন্য তিনি রহিম। আল্লাহ রহমান ও মা বাবা সন্তানের জন্য রহিম হতে পারে, সন্তানের জন্মের পরে সন্তানদের দয়া মায়া করতে পারে, জন্মের আগে পারে না। সুতরাং মা বাবা সন্তানের জন্য রহমান হতে পারে না, রহিম হতে পারে। তাই এ রহমান শব্দটা হল একক গুণবাচক নাম, যে গুণ আল্লাহ সালার কারো মধ্যে আছে বিশ্বাস করলে সিঁড়ি কর। রহিম আল্লাহর ব্যাপক গুণ বা যত্ন, এই গুণ অন্যের মধ্যে আছে বিশ্বাস করলে ও সিঁড়ি হবে না। এই পার্থক্যটা যারা জানে না বুঝে না, এরা কেউ কেউ আল্লাহ সালা অন্য কেউ কেউ রহমান মানে করে অতটা সিঁড়ি, আর কেউ কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে রহিম বললে ও শিরিক বলে নেয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে রহমান বললে অবশ্যই শিরিক হয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে রহিম বললে শিরিক হয় না। এক দলে আল্লাহ ছাড়া অন্য কাউকে ও রহমান কয় শিরিক কইরা ও শিরিক করছে না মনে করে, আরেক দলে অন্যরে রহিম কইলে ও শিরিক কয় সিঁড়ি কইছে না তবুও কয়ে সিঁড়ি কইছে। দুদল মূর্খ, একদল সিঁড়ি কইলে অপয় করছে না, আর একদলে সিঁড়ি না করলে অপয় করছে না। এই গন্ডগোল কেন হয়? এই দুদল মূর্খ জানে না সিঁড়ি কেমনে হয় আর কেমনে হয়। আল্লাহর একক গুণ আল্লাহ ছাড়া অন্য কারো মধ্যে আছে বললে সিঁড়ি হয়, ব্যাপক গুণ অন্য কারো মধ্যে আছে বললে শিরিক হয় না। বলেন আল্লাহ দেখার গুণ আছে, আপনারা দেখার গুণ আছে, দেখার গুণ আছে বলে শিরিক হয়? কেন? এটা আল্লাহর একক গুণ নয়, এটা আল্লাহর ব্যাপক গুণ। এবার বলেন আল্লাহর সৃষ্টি করার গুণ আছে, আপনাদের মধ্যেও সৃষ্টি করার গুণ আছে? আল্লাহ ছাড়া আপনাদের সৃষ্টিকর্তা বিশ্বাস করলে শিরিক হবে, কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ দেখনেওয়ালা বিশ্বাস করলে শিরিক হবে না। কেমনে শিরিক হয় আর কেমনে শিরিক হয় না জানে না, এমন ফতুয়াবাজি করে কয় শিরিক করছে। এইরকম একদম ফতুয়াবাজ বর্তমানে নয়া ভাবি যে এরা কয় মজাহ মানলে বলে শিরিক হয়, নিজেই বুঝে না শিরিক কারে কয়, আর একজনের উঠে সিঁড়ি করছে অভবাদ দিয়া। এই কথাগুলি সাধারণত আলোচনা হয় না, আমার মনে হয় আলিমরা এসব কথা আলোচনা করেন না কেন, এগুলি কঠিন সাধারণ মানুষের বুঝব না বুঝত না জড়াইয়া মনে হয় আলোচনা। কিন্তু আমি দেখতেছি এখন আর না করলে চলে না, কারণ একদলে যেভাবে শিরিক হয় এইভাবে শিরিক কইলেও কয় শিরিক করছে না, আর একদলে যেভাবে শিরিক হয় না এইভাবে করলেও কয় শিরিক করছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে দেখা এতে বলে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরযিল গায়বা ইল্লাল্লাহ। আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে গায়েব জানা আল্লাহর কেমন গুণ? একদম। যখন কয় রসুলেরও গায়েব জানেন আল্লাহ, এখন কোন অন্যের মধ্যে আসে কইলে কি সিরিট কইলাও কয় আমরা শুননি, করে সিঁড়ি তার দাবি করে কেন বুঝে না, সিঁড়ি কয় কেমনে আর সিঁড়ি কয় না কেন না বুঝার কারণে আপনারা এবার দাল দাল মাঠানি বড় এদের দাল থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য আলোচনাটা কঠিন হইলেও আমি মনে করি আলোচনাটা হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইযি ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকুলু মারইয়ামা ওয়ামা কুনতা লাদাইহিম ইযি ইখতাসিমুন। হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্ম হয়েছিলেন তখন মরিয়মের অভিভাবক সাব্যস্ত করার জন্য তারা একটা লটারি দিয়েছিল। লটারির ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি হাজির নাজির হইতেন ঘটনা ক্ষেত্রে নিজেই থাকতেন নিজেই দেখতেন, আপনি হাজির নাজির না, এই জন্য আমি কোরআনের আয়াত নাজির করে আপনাকে ঘটনা জানাইয়া দিলাম। আল্লাহ রাসূলে হাজির নাজির হ্যাঁ বলতেন না হাজির নাজির না বলতেন? এরপরও রসুল্লে আদিম নাজির কয় আর পাই যা ঠিক না, এবার রসুলের তা দিন একমাত্র আল্লাহ হইলেন সর্বত্র হাজির নাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কুন্না গায়িবিন, আমি কোনখানেই অনুপস্থিত না, সবখানেই উপস্থিত, সবখানে উপস্থিত কে? একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর কেউ হাজির নাজির কইলে কি করিরা আল্লাহরে আদিম নাজির কইলে অপায় যা বলে কি কর? এই কারণে কিন্তু একদলের সিরিক কইলে অপায় সিঁড়ি কইছে না, আর একদলের সিরিক না করলে অপায় সিঁড়ি কইছে। বিদাতিরা সিরিক কইলেও অপায় সিঁড়ি কইছে না, আল্লাহ মজাবিরা সিরিক না করলে অপায় সিঁড়ি কইছে। গুরু দল খণ্ড মূর্খ, একটা দলেও সিরিকের সীমারেখা জানে না, সিরিকের পরিপূর্ণ সংজ্ঞা জানে না, সিরিকের কমপ্লিট ডেফিনেশন জানে না, না জানার কারণে আপনারা এক দলে নবীর তাজিমের দোহাই দিয়া নবীরে ওই গুণ দেয় যে গুণ আল্লাহর একক গুণ ছিল, আর এক দলে আপনারা কোরআন হাদিস মানার দোহাই দিয়া মজহাব মানলে সিঁড়ি করে হইয়া আপনারা আতঙ্ক লাগা হয়। তাদের পরিষ্কার বুঝতে হবে সিঁড়ির কান্না আল্লাহর সত্তার মতো আল্লাহর অস্তিত্বের মতো, আর কারো অস্তিত্ব আছে বিশ্বাস করলে সিঁড়ি কয়, আর আল্লাহর একক গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে আছে বিশ্বাস করলে সিঁড়ি কয়, আল্লাহর ব্যাপক গুণ আর কারো মধ্যে আছে বিশ্বাস করলে সিঁড়ি হয় না। এই জন্য তফসিলের কিতাবে লেখা আছে, কেউ যদি নিজের ছেলের নাম রাখে রহমান অবশ্যই সিঁড়ি করে। তোমার ছেলে রহমান হতে পারে না, আব্দুর রহমান হতে পারে। বলেন কোন মানুষ নিজেই রহমান হইতে পারে না আব্দুর রহমান হইতে পারে? আব্দুর রহমান। আর কেউ যদি নিজের ছেলের নাম রাখে রহিম, তাইলে শিরিক হবে না, কারণ রহিম হইল আল্লাহর ব্যাপক গুণবাচক নাম, রহমান হইল আল্লাহর একক গুণবাচক নাম। দেখো যে বুঝতে আপনারা একটু কঠিন হইল, এভাবে সহজ হইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শুধু নিজের নাম বলেছেন রহমান, কিন্তু রহিম নিজের নামও বলছেন রসুলের নামও বলছেন। কোরআনে আল্লাহ নিজের নামও বলছেন রহিম, রসুলের নামও বলছেন রহিম। আল্লাহর নামও রহিম, রসুলের নামও রহিম। তাহলে রসুল যে আল্লাহর শরীকদার সাব্যস্ত করা হইল কিনা তখন সিজে কেমন দেখেন না, কারণ রহিম আল্লাহর একক গুণবাচক নাম নয়, রহিম হইল আল্লাহর ব্যাপক গুণবাচক নাম, রহমান হইল আল্লাহর একক গুণবাচক নাম। কাজেই কুরআনের পুরো আয়াতে আল্লাহ শুধু নিজের নামে রহমান ব্যবহার করছেন, রসুলের নামে রহমান আল্লাহ ছাড়া আর কারো নামে আল্লাহ রহমান শব্দ ব্যবহার করছেন। আল্লাহ ছাড়া আর কেউ রহমান হতে পারে না, রহিম হতে পারে। রহমান হইল আল্লাহর একক গুণবাচক নাম, রহিম হইল আল্লাহর ব্যাপক গুণবাচক। এই কারণে কোরআনে আল্লাহর নামই শুধু রহমান, আর কারো নাম রহমান নাই। কিন্তু কোরআনের একায়েতে আল্লাহর নাম রহমান বলা হয়েছে, আর একায়েতে রসুলের নাম রহমান বলা হয়েছে। আল্লাহর নাম রহিম হওয়ার পরে রসুলের নাম রহিম হইলে যদি শিরিক না হয়, যে আল্লাহ রে আলিমুল গায়েব কি আর রসুল রে আলিমুল গায়েব কইলে শিরিক হইতো কেন, আমার আবার কি শুনি ভাষায় যেন কিতাব হয়, তুই যাই গাই নতুন সত্তা তাও নতুন সত্তা, তুই দিও না রে আপত্র বর্ত আল্লাহ আলিমুল গায়েব আর কেউ আলিমুল গায়েব কইলে শিরিক হইব, আল্লাহ রহমান আর কেউ রহমান করিয়ে শিরিক হইব, আল্লাহ খালিক আর কেউ খালিক করিয়ে শিরিক হইব, আল্লাহ রহিম আর কেউ রহিম করিয়ে শিরিক হইত না, আল্লাহ রউফ আর কেউ রউফ করিয়ে শিরিক হইত না, আল্লাহ করিম আর কেউ করিম করিয়ে শিরিক হইত না। ব্যস্তম তিনি না ব্যস্তম না, কথা যখন কঠিন বুঝতে কষ্ট হয় একটা কিচ্ছা বলতে বুঝতে নি সহজ হয়েছে। এক বেলায় সাতবারের বাংলা নাম জানেন উর্দু, সাতবারের নাম জানে গেছে একজন উর্দু জানাওয়ালার কাছে, আমার সাতবারের উর্দু নাম শিখে দিন আমি বাংলা না জানি, উনি জিজ্ঞাসা করলো তুমি সাতবারের বাংলা নাম যেতাম আমার কম, যেবার যেবারের থেকে তুই বাংলা নাম কই বাড়ি বারের থেকে আমি উর্দু বারের নাম পেয়ে, আমি সাতবারের বাংলা নাম জানি, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার, সোমবার থেকে আরম্ভ করছে উনি কয় উর্দু সাতবারের নাম হইল ওই শনিবার থেকে ওই শনিচার খালি বুঝছেন শনিচার কয় বুঝছি বুঝছি বুঝছি বুঝছি আলাদা না আলাদা বলে কিনা বুঝছেন শনিচর রবিচর সোমচর মঙ্গলচর বুধচর বিশুচর শুক্রচর আমি একটা হইতে দুই সাতটা ভুললে গেলে ওই শনির ঘরে চর লাগাই দিলে যদি শনিবারের উর্দু নাম হইয়া যায় না, রবির ঘরে চর লাগাই দিলে রবির উর্দু নাম হইয়া যাবো শনি শব্দের পরে চর শব্দ যোগ করলে শনিবারের উর্দু নাম হয়, রবি শব্দের পরে চর শব্দ লাগাইলে রবিবারের উর্দু নাম হয় না। আল্লাহরে রহমান কইয়া অন্য কেউ রহমান কইলে শিরিক হয়, আল্লাহরে রহিম কইয়া নবীরে রহিম কইলে শিরিক হয় না। শনিবারে আর রবিবারে এক তাল এই ব্যস্তমটা আপনারা না জানার কারণে দুদলে আপনারা ফান্দে মেজে ভাস, এক দলে আলিমুল গাইব কইয়া নবীরে নবীর তাজিম করার দোহাই দেয়, আর এক দলে আপনারা মজহব মানলে এটারে অশিরিক নয়, মজহব মানার নাম শিরিক নয়, আল্লাহর একক গুণে গায়রুল্লাহকে শরীকদার সাব্যস্ত করার নাম শিরিক। এ বিষয়ে আজকের মধ্যে পর্যন্তই মূর্তি পূজারীরা মক্কার মূর্তি পূজারীরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমে জিজ্ঞাসা করল মানিক রহমান এতদিন বলছেন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ চিন্তা করা যাবে না, আজকে বলছে তো রহমান দেব চিন্তা করা যাবে রহমান আবার একবার আল্লাহরে চিন্তা করিয়া আমার দেবতারে চিন্তা করলে যদি ইমান থাকে না, একবার আল্লাহরে চিন্তা করিয়া আমার রহমান দেব চিন্তা করলে ইমান থাকে না। প্রশ্ন জানলো কেন, এরা জানত না যে আল্লাহরই আরেক নাম রহমান, আল্লাহরে সেজদা করা যেই কথা রহমানকে সেজদা করা সেই কথা ঈদের অংশ। এই কারণে এরা প্রশ্ন করছে মানিক রহমান রহমানকে। এই প্রশ্নের জবাবে আল্লাহ সম্পূর্ণ সুরায়ে রহমান নাযিল করেছেন। কাজেই সুরায়ে রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ শুধুমাত্র রহমানের পরিচয় দেন। বলেন সুরায়ে রহমানের সবগুলি আয়াতে কার পরিচয়? রহমানের। এমন অবিরম পদ্ধতিতে, এমন চমৎকার পদ্ধতিতে আল্লাহ ইসুরার সবগুলি আয়াতে রহমানের পরিচয় দিতে, এই পদ্ধতির মল আকার বুঝবেন। কেউ যদি কোন না কোন ভাষার গ্রামার বুঝে, বাংলা ভাষার গ্রামার আছে, এখানে বাংলা ব্যাকরণ কর, আরবি ভাষার গ্রামার আছে, এখানে কাওয়ালিদে আরবি ব্যাকরণ, আর ইংলিশ গ্রামার তো এটার নাম ওই গ্রামার। গ্রামারের নিয়মে, যে কোনো ভাষার গ্রামারের নিয়মে, কম পক্ষে দুই শব্দের কমে কথা পুরা হয় না। আমি কইলে এই কথা পুরা হয় না, আমি যাই, আমি খাই, আমি করি, আমি কই, দুই শব্দ লাগে, দুই শব্দ লাগে। এক পর্যায়ে যে দুই শব্দের দ্বারা একটা কথা পুরা হয়, এই দুই শব্দের প্রথম তালে আরবি গ্রামার মতে প্রথম তালে কয় মুক্তাদা আর দ্বিতীয় তালে কয় খবর। বাংলা ব্যাকরণ মতে যে দুই শব্দের দ্বারা একটা বাক্য পূর্ণ হয় এর প্রথম তালে কয় উদ্দেশ্য, দ্বিতীয় তালে কয় বিধায়। ইংলিশ গ্রামার মতে যে দুইটা সেন্টেন্সের দ্বারা একটা, যে দুইটা ওয়ার্ডের দ্বারা একটা সেন্টেন্স কমপ্লিট করে এর প্রথম তারে কয় সাবজেক্ট, দ্বিতীয় তারে কয় প্রেডিকেট। আর রহমান এক শব্দ দিয়ে আয়াত আল্লাহ পরিপূর্ণ করছে। এটা যদি মুক্তা হইয়া তাকে যে খবর গেল, এটা যদি উদ্দেশ্য হইয়া তাকে যে বিদায় গেল, এটা যদি সাবজেক্ট হইয়া থাকে তাহলে প্রেডিকেট কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন, রহমান শব্দটা রে আল্লাহ মুক্তাদা বানাইয়া এরপরে রায়াত্রে বানাইছেন খবরে আউয়াল, তারপরে রায়াত খবরে সাদি, তারপরে রায়াত খবরে সালিস, তারপরে রায়াত খবরে রাবে, তারপরে রায়াত খবরে হামিদ। প্রত্যেকটা আয়াত্রে এক একটা খবর বানাইয়া সবগুলি খবরের জন্য শুধুমাত্র রহমানকে মুক্তাদা বানাইয়া এই পদ্ধতিতে আল্লাহ প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয়। একই অবস্থা বাংলা ব্যাখ্যা করবে, রহমান শব্দটাকে আল্লাহ উদ্দেশ্য বানিয়েছে, পরের সবগুলি আয়াতে প্রথম বিদায় দ্বিতীয় বিদায় তৃতীয় বিদায় চতুর্থ বিদায় বানাইয়া প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ শুধু রহমানের পরিচয়। একই অবস্থায় ইংলিশ গ্রামারেও প্রথম শব্দ আর রহমান এটাকে সাবজেক্ট সম্পর্ক হইয়া এর পরের আয়াত ফার্স্ট প্রেডিকেট, তার পরের আয়াত সেকেন্ড প্রেডিকেট, তার পরের আয়াত থার্ড প্রেডিকেট, তার পরের আয়াত ফিফথ ফোর্থ প্রেডিকেট, তার পরের আয়াত ফিফথ প্রেডিকেট। এইভাবে প্রত্যেকটা আয়াতকে এক একটা প্রেডিকেট বানাইয়া সবগুলি প্রেডিকেটের জন্য একটা মাত্র আয়াতকে সাবজেক্ট বানাইয়া আল্লাহ প্রত্যেকটা আয়াতে আয়াতে শুধু রহমানের পরিচয়। যারা কোন ভাষার গ্রামার বুঝেন না এবং তারা বোঝার চেষ্টা করেন, বেদিন কাফিরে প্রশ্ন করছিল মানিক রহমান, রহমান আবার কে? জবাব দিয়ে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করছেন যিনি, অর্থাৎ রহমান তিনি মানুষ সৃষ্টি করছেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান তিনি মানুষকে বাক শক্তি দান করেছেন যিনি। রহমান তিনি কোরআন শিক্ষা দিতেন যিনি। রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি। রহমান তিনি মানুষকে বাক শক্তি দান করেছেন, যিনি প্রত্যেকটা কথায় কথায় কার পরিচয় রহমানের। এই চমৎকার পদ্ধতিটি আল্লাহ সুরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র রহমানের পরিচয় দিলেন কেন? এই মূর্তি পূজারীদের প্রশ্নটাই ছিল রহমান আবার কে? আল্লাহ বলেন একটা একটা পূজা সিঞ্জা দা রহমানকে। এর মধ্যে এই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি আয়াতে রহমানের পরিচয় দিতে গিয়া সর্বপ্রথম যে পরিচয় রাখবে এটা হল আর রহমান আল্লামাল কুরআন। রহমান তিনি কুরআন শিক্ষা দিতেন। এইটা হল মানুষ জাতির প্রতি আল্লাহর সবচেয়ে বড় দয়া। মানুষ জাতির প্রতি আল্লাহর সবচেয়ে বড় দয়া যেই দয়াটা করছেন, সকলের আগে বলছেন রহমান তিনি কুরআন শিক্ষা দিয়েছেন। কুরআন শিক্ষাটা সবচেয়ে বড় দয়া। আল্লাহ মানুষকে যত রকমের দয়া করেছেন, যত রকমের নিয়ামত দান করেছেন, যত রকমের সুখ শান্তি দান করেছেন, সবগুলির চেয়ে সর্বশ্রেষ্ঠ দয়া হল আল্লাহর মানুষকে যে কুরআন শিক্ষা দিয়েছেন, এটা হল মানুষের প্রতি সবচেয়ে বড় দয়া। কিন্তু আপনাদের বোঝার দরকার কিভাবে। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিচ্ছেন যে এটা সবচেয়ে বড় দয়া কেটে হইল, কারণ কুরআন শিক্ষার সুয়া পাইলেই আদম সন্তান মানুষ হয়। কুরআন শিক্ষার সুয়া যারা পাইছে না, কুরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগছে না, এরা আদমের বংশে জন্ম হইয়াও মানুষ হইতে পারে না, হাইওয়ান জানোয়ার হইয়া যা। কুরআন শিক্ষার দ্বারা আদম সন্তান কি হয়? মানুষ হয়। কুরআন শিক্ষা না পাইলে আদম সন্তান মানুষ হইতে পারে না, হাইওয়ান জানোয়ার হইয়া যায়। বুঝে থাকতে বলেন মানুষের প্রতি আল্লাহ সবচেয়ে বড় দয়া করতা কুরআন। আল্লাহকে কুরআন শিক্ষা দিয়েছেন তোমাদেরকে, এটা তোমাদের প্রতি আল্লাহ সবচেয়ে বড় দয়া। এই কারণে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের কাছে আল্লাহ যেসব আসমানি কিতাব নাযিল করেছেন, সর্বমোট 103টা আসমানি কিতাব ঈসা আলাইহিসসালাম পর্যন্ত আল্লাহ নাযিল করেছেন। বলেন আদম আলাইহিসসালামের পর থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সর্বমোট কতটা আসমানি কিতাব নাযিল হয়েছে? 103টা। এই 103টা আসমানি কিতাব হেদায়েতের যত কথা আল্লাহ উল্লেখ করছেন সবগুলি কুরআনেরই এক একটা অংশ মাত্র। কুরআন বহির্ভূত কোন কথা মৌলিকভাবে ইঞ্জিলে নাই, তাওরাতে নাই, জাবুরে নাই, পূর্ববর্তী কোন আসমানি কিতাবে নাই, পূর্ববর্তী আসমানি কিতাবগুলিতে যা কিছু আছে হেদায়েতের যত কথা আছে সবগুলি কোরআনেরই অংশ। সুতরাং 103টা আসমানি কিতাবে আল্লাহ যত হেদায়েত দান করছিলেন দুনিয়ার মানুষের জন্য সবগুলি একত্র করে আল্লাহ কোরআনের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের জন্য। দেখে কুরআন লইয়া কতটা আসমানি কিতাব হইল। যে কুরআন শিখল, কুরআনের হেদায়েত যে হইল, কুরআনের পথে যারা চলল, সমস্ত আসমানি কিতাবের হেদায়েত, কুরআনের হেদায়েত যে বর্জন করল, সমস্ত আসমানি কিতাবের হেদায়েত। এরপর গেল পূর্ববর্তী যুগের যারাই আগেকার আমলের আগের যুগের যে কোন নবীর যে কোন উম্মতে নবীর অনুসরণ করছে কুরআনেরই হেদায়েত, কারণ অন্যান্য নবীর কাছে আসমানি যে কিতাব না দিয়েছে ওইগুলি কোরআনেরই হেদায়েতের এক একটা অংশ। তারাও কোরআনের পরশ পাইয়াই মানুষ হয়েছে, যখন বুঝে থাকতে পারেন আগের আমলের মুসলমান উম্মতেরা ইমানদার মানুষেরা কোন কিতাবের হেদায়েত পাইয়া মানুষ হচ্ছে, কোরআনের হেদায়েত পাই। তাওরাত কিতাবের হেদায়েত যারা গ্রহণ করছে না মানুষ হইতে পারছে না, জানোয়ার হইয়া গেছে। জাবুর কিতাবের হেদায়েত যারা গ্রহণ করছে না মানুষ হইতে পারছে না, জানোয়ার হইয়া গেছে। ইঞ্জিল কিতাবের হেদায়েত যারা গ্রহণ করছে না মানুষ হইতে পারছে না, জানোয়ার হইয়া গেছে। ওই কথাগুলি আপনাদের জন্য বোঝা সময় সাপেক্ষ ব্যাপার হবে এবং একটু কঠিন হবে। কোরআনের ব্যাপারে আমি বলব ইনশাআল্লাহ আপনারা সহজে কোরআন পূর্ববর্তী আসমানি কিতাবের হেদায়েত গুলি যেমন ভাবে কোরআনের অংশ ছিল ওইগুলি মানলে ওরা মানুষ হতে পারছে, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যারা সরাসরি কোন মাদ্রাসায় কোরআন শিক্ষা গ্রহণ করে না, মাদ্রাসায় ভর্তি হয় না, লেখাপড়া করে না, সরাসরি কোরআন শিখে না, কিন্তু কোরআন শিক্ষার পরশ পাইছে, কোরআনে যেটারে হালাল কইছে এটারে হালাল বিশ্বাস করছে, কোরআনে যেটারে হারাম কইছে এটারে হারাম বিশ্বাস করছে, মান্যা করছে। এরা স্কুলে পড়লেও, কলেজে পড়লেও, ভার্সিটিতে পড়লেও, জীবনভর গৃহস্থি করলেও, জীবনভর ব্যবসা করলেও, জীবনভর চাকরি করলেও, জীবনভর সংসার চালাইলেও, মাদ্রাসার বারান্দায় তোমাদের বারান্দা নিয়েও, যেহেতু কোরআনের হালাল নেই হালাল মানছে, কোরআনের হারাম নেই হারাম মানছে, এরাও আল্লাহর কাছে মানুষের মতো মানুষ গণ্য হয়ে যায়। তাইলে কোন শিক্ষার সোয়া পাইলে আদম সন্তান মানুষ হয়? একমাত্র কোরআন শিক্ষার সোয়া পাইলে আদম সন্তান মানুষ হয়। কোরআন শিক্ষার সোয়া যাদের অন্তরে লাগে না এরা মানুষের ঘরে জন্ম হইয়াও হায়ওয়ান জানোয়ার হইয়া যাও। কোরআন শিক্ষার সোয়া বলতে কি বুঝায়? কোরআনের হালাল রে হালাল মানে কোরআনের দূষিত হারামকে হারাম মানে, এর মানে লোক কোরআন শিক্ষার সোয়া পাইছে, কোরআন শিক্ষার বরফ পাইছে, এসা স্কুলে পড়ো, তাই কলেজে পড়ো, তাই ভার্সিটিতে পড়ো, তাই সারা জীবন গৃহস্থি করো, তাই সারা জীবন সংসার পরিচালনা করো, কোরআন শিক্ষার সোয়া পাইছে, কোরআনের হালাল রে হালাল মানছে, কোরআনের হারাম যে হারাম মানছে, আল্লাহর কাছে মানুষ গণ্য হয়ে গেছে। তৎকাল করে যেমন কোরআনের হালালকে হালাল মানে, কোরআনের হারামকে হারাম মানে না, এরা অন্তরণই লাগছে কোরআন শিক্ষার সোয়া, কোরআন শিক্ষার বরস লাগছে না। যত বড় শিক্ষিত হবে তত বড় জানোয়ার, যত বড় শিক্ষিত হবে তত বড় জানোয়ার। এই সমস্ত জানোয়ারদের একটা জানোয়ারের নাম ডক্টর আহমদ শরীফ, একটা জানোয়ারের নাম তসলিমা নাসরিন, একটা জানোয়ারের নাম লতিফ সিদ্দিকি, একটা জানোয়ারের নাম শামসুর রহমান, একটা জানোয়ারের নাম সালমান রুশদি, আরো কত জানোয়ার কত আনা দেখা গেছে গলাইতেছে। কোন শিক্ষার বরস থেকে বঞ্চিত থাকার কারণ? একমাত্র কোরআন শিক্ষার বরস থেকে বঞ্চিত থাকার। এরা কেমনে জানোয়ার হইল, কত বড় জানোয়ার হইল, এটা বুঝবার লাগি এদের মধ্যে থেকে এক দুজনের উদাহরণ শোনা। ডক্টর আহমদ শরীফ মরণের আগে অসিলত খুঁজা বসে, আমি মরলে আমার লাশ তোমরা গোসল দিও না, দাফন করাইও না, জানাজা করিল না, গুরুস্থানে দাফন করিল না, আমার লাশ হাসপাতালে দান করে দিল। কারণ মানুষ মরলে মরা লাশ রে গোসল দেয় যেন, এরা হইল ধর্মান্ধ, ধর্মের নামে অন্ধ। লাশরে যারা কাফন করায়, লাশরে যারা জানাজা করে, লাশরে যারা গুরুস্থানে দাফন করে, যারা বিশ্বাস করে গুরুস্থানে মুনকার নাকি ফিরিস্তার সোয়াল জব করে, সোয়ালের জব দিতে না পারলে কবরে আজাদ গজব হয়, এইসব কথা। হিসেবে এই বাংলা ভাষায় কয়, ধর্মান্ধ। স্কুলের বাংলা ছাত্র থাকলে বুঝবো ধর্ম যুগ অন্ধ সমান ধর্ম। ধর্ম হরণ করলে অন্ধ হইয়া যায়, ধর্ম মানি না করিলে জ্ঞানী হয় আলোকিত হয়। এই ধর্মান্ধ শব্দটা আজকাল পত্র পত্রিকায় ব্যবহার করেওয়ালা পণ্ডিতের অভাব নাই। স্মরণ রাখবেন এই ধর্মান্ধ শব্দটাই হল একটা নাস্তিকের শব্দ, যারা ব্যবহার করে সবগুলি নাস্তিকের দ্বারা। ডক্টর আমাদের আহত্রী অভিযোগটি রেখেছে এইগুলি ধর্মান্ধ না, আমি অন্ধ না, আমি আলোকিত, আমার লাল দুফল দিও না, আমার লাশ কাপড় করাইও না, আমার লাশ জানা দাম হইল না, গুরুত্বানে দাবন করো হাসপাতালে দান করে। তার অভিযোগ কত ডক্টর আহমদ শরীফের লাশ হাসপাতালে দান করে দেওয়া বসা গলা লাশ, গুফল নাই, কাপড় নাই, জানাজা নাই, দাবন নাই, আমি আন্দোলন চিন্তা মরলে কেউ গুফল নেই, কাপড় ভরাই জানালা ভরেনি, গুরুত্বান দাহন করবি, কুত্তা মরলেও গোসল নাই, আহমদ শরীফ পড়লেও গোসল নাই, কুত্তা মরলেও কাপন নাই, আহমদ শরীফ পড়লেও কাপন নাই, কুত্তা মরলেও জানাজা নাই, আহমদ শরীফ পড়লেও জানাজা নাই, কুত্তা মরলেও গুরুস্থান নাই, আহমদ শরীফ পড়লেও গুরুস্থান নাই, দুই কুত্তায় রেশকম করত, একটা দুই চেঙ্গিয়া কুত্তা আর একটা চার চেঙ্গিয়া কুত্তা। শিক্ষার অভাবে কুত্তা হইছে না কোরআন শিক্ষার ছোঁয়া লাগার অভাবে? শিক্ষার অভাবে সমাজ চিন্তা কম শিক্ষায় ডক্টর হইছে বলেন, কুত্তা হইছে শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ তোমরা যে কোরআন শিখাইছেন এই জমিল মানুষ হওয়ার পর কোরআন শিখাইয়া তোমরা যে মানুষ বানাইছেন এটা হল তোমাদের প্রতি আল্লাহ সবচেয়ে বড় দয়া। আহমদ শরীফ মানুষ হইল না জানুয়ার, শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? কোরআন শিক্ষার অভাবে। তাহলে মানুষ করার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা, কোরআন শিক্ষার সোয়া তাদের অন্তরে লাগবে না। যত বড় শিক্ষিত হবে আহমদ শরীফের মতো তত বড় জামুয়ার হতে বাধ্য। এখন শোনেন তসলিমা নাসরিনের কথা, লেখছে এক বইয়ের মধ্যে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষরে স্বামী বানাইয়া ভেটে বাচ্চা নিবে না, যেখান থেকে মনে চায় সেখান থেকে ভেটে বাচ্চা নিবে, এমন পেটের লাগি মানুষ লাগে না এমন পেট কুত্তির আছে? তসলিমার পেটে আর কুত্তির ভেটে বেশকম কত? তসলিমা অশিক্ষিত ছিল, কুত্তি হইল কেন? একমাত্র কোরআন শিক্ষার সোয়াল আছে। এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখাইছেন তোমাদেরকে মানুষ বানিয়েছে। একমাত্র কোরআন শিক্ষার সোয়াল অন্তরে লাগলে যেহেতু মানুষ হওয়া যায়, এই জন্য কোরআন শিক্ষা দেওয়াটা হল আমাদের প্রতি আল্লাহর সবচেয়ে বড় দয়া। এই দয়াটা যদি আল্লাহ আমাদের করতেন না আমরাও ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হইতাম, এই দয়াটা যদি আল্লাহ আমাদের করতেন না আমরাও তসলিমা নাসরিনের মতো জানোয়ার হইতাম, আমরাও লতিফ সিদ্দিকীর মতো জানোয়ার হইতাম। বলেন কোন শিক্ষার দ্বারা আদম সন্তান মানুষ হতে পারে? একমাত্র কোরআন শিক্ষার। কোরআন শিক্ষার ছোঁয়া না লাগলে যত বড় শিক্ষিত হবে তত বড় জানোয়ার হতে পারে। এই কথাটা আমি আর দুইটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করার চেষ্টা করি। বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টানদের যত দেশ আছে সবগুলি দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত, এমন উন্নত যে প্রত্যেকটা মা বাপে তার সন্তানদের বয়স ৬ বছর হওয়ার সাথে তার স্কুলে ভর্তি করাই দেয়, একটানা ১৭ বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাই দিত। কোন মা বাপে যদি তার বাচ্চাদের ৬ বছর থেকে ১৭ বছরের ভিতরে লেখাপড়া বন্ধ করে সরকার মা বাপে জেলখানায় ভর্তি করে রেখে সরকার নিজ খরচে ওই সন্তানকে লালন পালন করে লেখাপড়া করে, এই কারণে ইহুদি খ্রিস্টানদের দেশে একটা নাগরিক অশিক্ষিত থাকার কোন সুযোগ না। বাংলাদেশে এখন আপনি যদি আপনার বাচ্চারে কোন স্কুলে ভর্তি না করান, কোন মাদ্রাসায় ভর্তি না করান, কোন মক্তবে ভর্তি না করান, ঘরে বসে গিয়া কহ কহ যদি না করান, আলিম বা তাসাও যদি না করান, সরকারে আপনার জেলখানায় বন্দী করিয়া আপনার বাচ্চারে সরকারে ইন্ডিয়া লালন লালন পালন করিয়া লেখাপড়া করাইবে না। যদি বাংলাদেশের যে কোন নাগরিকের সন্তান এখনো মূর্খ থাকার সুযোগ ইহুদি খ্রিস্টানদের দেশে এই সুযোগ না। বুঝে দেখলে বলেন ইহুদি খ্রিস্টানদের দেশে বর্তমান দুনিয়াতে শিক্ষা ব্যবস্থা দুর্বল না সবল? সবল। আমাদের দেশের সমাজ অনেক বেশি, কিন্তু ইহুদি বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের সমস্ত মানুষের সন্তান সমস্ত শতকরা ১০০ ভাগ জন্ম হওয়ার পরে যে জন্ম নিবন্ধন হয় জন্ম তারিখের রেজিস্ট্রি হয় সরকারি অফিস, একটা সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, সবগুলি সন্তানের জন্ম নিবন্ধন মায়ের নামে হয়। সন্তানের জন্ম নিবন্ধন তার দেশ বাবের নামে হয় না মায়ের নামে হয়, মায়ের নামে, কারণ সন্তানের বাপসি না বড় কঠিন ব্যাপার, অনেক ক্ষেত্রে অসম্ভব। কোন সন্তানের বাপকে সিনার কোন উপায় নাই, কারণ তাদের দেশে বিয়া দ্বারা সন্তান জন্ম দেওয়া হারাম নয়। এটা একমাত্র কুরআন মানে যে দেশের মানুষ, যত দেশের মানুষের কুরআন মানে তত দেশে বিয়া দ্বারা সন্তান জন্ম দেওয়া হারাম। ইহুদি খ্রিস্টানের দেশের মানুষের কুরআন মানে, সুতরাং তারা দেশ বিয়া দ্বারা সন্তান জন্ম দেওয়া হারাম নয়। বিয়া ছাড়াই যে কোন নারী যে কোন রাত্রে যে কোন পুরুষের সাথে রাজকাটানির অবাধ সুযোগ আছে, এই জন্য বলি তাদের দেশের সমান অধিকার। আমরা যে সব আন্দোলন আরম্ভ হয়েছে, যদি আপনারা এই সমান অধিকার আন্দোলন আজকে মেনেন কালকের থেকে ওদের বাচ্চা যেমন হাইওয়ান জানুয়ারের মতো জন্ম হয়, আপনাদের বাচ্চাও হাইওয়ান জানুয়ারের মতো জন্ম হয়। এই আন্দোলনটা যারা চালাইছে এইটাই চায় যে সন্তান জন্ম দেওয়ার জন্য বিয়ার অপেক্ষা করবে, কিন্তু এই কথাটা খুললে বলতে পারে না, কারণ এই দেশের কোন মুসলমানে মানবে না। এই কারণে আসল কথা খুললে করে না, খালি সমান অধিকার চাই, আসল কথা কয় না, খালি সমান অধিকার চাই। যারা যারা সমান অধিকার চাও, আল্লাহ তো পুরুষকে অধিকার দিতে বউ সাজ্জা রাখার না দিতে না, যে পুরুষের অধিক সমান অধিকার যখন নারী যার পক্ষ থেকে চাও, তোমরা বউরে আরো তিন বেজার কোন বিয়া দেও না করে, সমান অধিকার চাওতে দেও না করে। যে সমস্ত নারীরা পায় পুরুষের সমান অধিকার চাই, এক বেটার করে বইয়া বিশ্বাস করে আরো তিন বেটার করে যাস না কেউ, এরাও মিথ্যে মিথ্যে বুঝে যে সমান অধিকার আসল আসল উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য হল ইহুদি খ্রিস্টানদের মতো নারী পুরুষের বদমাইশ বানা নিলান্ত। এই কারণে তাদের দেশে এই কোরআনের এই কথাটা নাই, ইয়া দ্বারা সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা তারা দেশ নাই। এই কারণে যে কোনো নারী যে কোনো পুরুষের কাছে যে কোনো যে কোনো রাত কাটাইতে পারে, এটা কোনো দূর হই না। একটা নারী এক পুরুষের সাথে রাত কাটাইল ও গেল, আর এক পুরুষের সাথে রাত কাটাইল জঙ্গলে, আর এক পুরুষের সাথে রাত কাটাইল বাজারে, কোন পুরুষের সাথে রাত কাটানির কারণে দেখো সন্তান আইল নিজেই বলতে পারে না। এইভাবে এই বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের বাচ্চা জন্ম হয়, এই কারণে বাচ্চার বাপকে না চিন্তার কোন উপায় নেন। তাই তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন এবার বলুন কার নামে হয়, কেন আমি আপনার কাছে জিজ্ঞেস, বাংলাদেশ টুকটা টুকির বাচ্চা হয়নি, এই বাচ্চা কেউ ফালতো নেয়নি, একটাও না কেউ না, মাঝে মধ্যে কেউ একটা দিতে বাচ্চা ফালতো নেয়, কোন কুত্তার ঘরের সিগন্যালে আর কোন কুত্তির ঘরের সিগন্যালে, যেমন ভাবে কুত্তার বাচ্চা কোন কুত্তার ঘরের কেউ চিনে না, কোন কুত্তির ঘরের চিনে, ঠিক তেমনি ভাবে খ্রিস্টানদের দেশে মানুষের বাচ্চা কোন বাপের ঘরের কেউ চিনে না, কোন মার ঘরের চিনে। এবার বুঝে দেখতে বলেন তাদের দেশে বাচ্চা মানুষের মতোই জন্ম হয় না কুত্তার বাচ্চার মতো জন্ম হয়, শিক্ষার তোমাদের উপর সবচেয়ে বড় দয়া যেটা করছেন এটা হইল কোরআন শিখাইয়া মানুষ বানাইছে, কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। যেমন তারার দেশের কথা এমন আছেন আপনার দেশের কথা, আপনারা যে দেশে বাস করেন এটার নাম পাকিস্তান, বাংলাদেশ বাংলাদেশ, হ্যাঁ এটার নাম বাংলাদেশ। এক দুজন তো এখানে ফাঁকে ফাঁকে আছে যারা এক সময় পাকিস্তান আছে, অধিকাংশ ভাই পাকিস্তান দেখেন বাংলাদেশেই আছে, বাংলাদেশেই তো এই বাংলাদেশের শতকরা 85% লোক সংখ্যা বলা হয় মুসলমান, কমপক্ষে শতকরা 85% লোক সংখ্যা মুসলমান, শতকরা 85% মুসলমানের বাংলাদেশে কোন একটা প্রাইমারি স্কুলের বইয়ে, কোন একটা হাই স্কুলের বইয়ে, কোন একটা কলেজ বার্ষিকীর বইয়ে লেখা নাই বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম, না কোনো প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে, না কোনো হাই স্কুলের বইয়ে লেখা আছে, না কোনো কলেজ বার্ষিকীর বইয়ে লেখা আছে, কথাটা লেখা আছে একমাত্র মাদ্রাসার কিভাবে। বিয়া সারা সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে, হাই স্কুলের কোন বইয়ে, কলেজ বার্ষিকীর কোন বইয়ে, একমাত্র মাদ্রাসার কিভাবে। শতকরা 85% মুসলমানের দেশে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটির কোন একটা বইয়ে এই বিয়া দ্বারা সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা লেখা নাই কেন, তার কারণ হইল এই সিলেবাস গুলি যারা বানায় এভাবে আগেই ইহুদি খ্রিস্টানরা মোগল দুলাই পূজার ছাই দিয়েছে, এরার মস্তিষ্ক দুলাই পূজা দিছে ইহুদি খ্রিস্টানরা আগেই, যে তোমরা এভাবে একটা সিলেবাস বানাও যে সিলেবাস করলে শিক্ষিতরা ডক্টর আহমদ শরীফ হতে পারে, এমন একটা সিলেবাস বানাইয়া স্কুল কলেজে পড়াও যেটা পড়লে মুসলমানের বাচ্চা তসলিমা নাসলিম হতে পারে, যে সিলেবাস করলে মুসলমানের বাচ্চা লতিফ সিদ্দিকী হতে পারে, এই রকমের ইহুদি খ্রিস্টানের মস্তিষ্ক ধুলাই করা মস্তিষ্ক সম্পন্ন একদল ইহুদি খ্রিস্টানের দালাল শতকরা 85% মুসলমানের বাংলাদেশের স্কুল কলেজ বার্ষিকীর সিলেবাস তৈরি, এটা হল আপনাদের জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার। ইহুদি খ্রিস্টানের একদল দালালে আপনাদের কলিজার টুকরা ফেলে দেয় সিলেবাসটা এমন ভাবে বানাইয়া দেয় যেইভাবে বানাইলে এই এই সিলেবাস কইয়া নাস্তিক মুরতাদ তৈরি হয়, এটা আপনাদের সৌভাগ্যের ব্যাপার। চরম দুর্ভাগ্য, এটা আপনাদের চরম দুর্ভাগ্য। সব মুসলমানের জানে আমার ছেলেরে আমার মেয়েরে যে প্রাইমারি স্কুলে দিতেছি এখানে কোরআনের হালালকে হালাল বিশ্বাস করানির মতো কোন শিক্ষা নাই, কোরআনের হারামকে হারাম বিশ্বাস করানির মতো কোন শিক্ষা নাই। আমার ছেলেরে আমার মেয়েরে যে হাই স্কুলে দিতেছি এখানেও কোরআনের হালাল হারাম শিক্ষা দেওয়ার কোন ব্যবস্থা নাই। আমার ছেলে মেয়েরে যে কলেজ ভার্সিটিতে দিতেছি সেইখানেও কোরআনের হালাল হারামকে হালাল হারাম শিক্ষা দেওয়ার কোন ব্যবস্থা নাই। ইহুদি খ্রিস্টানের দালালরা দইয়া ইচ্ছা মতো নাস্তিক মুরতাদ বানাইয়া ছাড়ে, কত বড় বুদ্ধিমান এই সমাজের মুসলমানেরা চিন্তা করে। অথচ হাদিস শরীফ আল্লাহ বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, হালাল হারাম জানার কলেমা কালাম জানার মত, উযু গোসল জানার মত, পাক নামাজ জানার মত, নামাজ বন্দেগী জানার মত এলিম শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের উপর ফরজ। কতজনের উপর? সমস্ত, শুধু মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উপর? সমস্ত মুসলমান, সমস্ত মুসলমান। তোমার ছেলে অত মুসলমান, তোমার মেয়ে অত মুসলমান, কলেমা কালাম না শিখাইয়া, উযু গোসল না শিখাইয়া, পাতনা ভাত না শিখাইয়া, নামাজ বন্দেগি না শিখাইয়া, স্কুলে যে হটাইছ বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম শিখাইব নি, তাহলে জানুয়ার বানানি লাগি তার তোকে মানুষ বানাইয়া পড়ে যাবো মাদ্রাসায়। অন্তত মাদ্রাসার পাঠশালাটা পড়াইয়া ছেলে স্কুলে দিলে অত আর কোনদিন নাস্তিক হইত না, আর কোনদিন মুক্তাদ হইত না, আর কোনদিন তসলিমা হইত না, আর কোনদিন নতিফ সিদ্দিকি হইত না। মাদ্রাসার পাঠশালাটা পড়াইয়া এরপরে স্কুলে ভাটাইয়া যাও, সে জীবনে আর কোনদিন নাস্তিক মুক্তাদ হবে না। সেগুলি কে বুঝাইব এই দেশে, কারে বুঝাইব? ওগুলোই তো বুঝের বেলায় সারে কি না, বুঝের বেলায় বাংলাদেশে বলোই তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচো। ইমানদারের দল তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, কলেমা কালাম না শিক্ষা, উযুগুসল না শিক্ষা, পাটনা ভাট না শিক্ষা, নমাজ বলতে কি না শিক্ষা, বাঁচে জাহান্নাম না শিক্ষা। এইগুলি তোমরাও শিখো, জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের কলিজার তোমরা সন্তানদেরকেও এইগুলি শিখাও, জাহান্নাম থেকে বাঁচাও। এগুলি শিখাইতে আজকের যে মাদ্রাসার যে সংস্কার করা সিলেবাস, মাদ্রাসার নতুন সিলেবাস আছে সংস্কার করা, আজ থেকে 30-40 বছর আগে এই জিনিসগুলি শিখাইতে মুসলমানের বাচ্চারে কমপক্ষে 5 বছর করা দিল। বর্তমান মাদ্রাসার যে সংস্কার করা সিলেবাস 5 বছর না 2 বছর পড়াইলেই এগুলি শিখতে পারে। দুই বছর হয়ে যায় 2 মাসেরও দিতে পারলো না, আবার গিয়া প্রাইমারি স্কুলের ক্লাস থ্রিতে ভর্তি হওয়ার সুযোগ আছে। সময় গেল না 2 মিনিটও, 2 বছরে মুসলমানের মতো মুসলমান হইল, কোরআন শিক্ষার সোয়া পাইল, অসুস্থ বর্জন করিয়া মানুষ হইতে পারল, এখন স্কুলে ভরলেও সে মানুষ থাকবে, কলেজে ভরলেও মানুষ থাকবে, পার্সিটিতে পড়লেও মানুষ থাকবে, আর নাস্তিক মুরতাদের মতো হায়ওয়ান জানোয়ার হবে না। বুঝলেন তো এরকম যে আমাদের দেশের স্কুল কলেজে কোরআনের হালালকে হালাল জানার মতো কোন শিক্ষা ব্যবস্থা নাই, কোরআনের হারামকে হারাম জানার মতো কোন শিক্ষা ব্যবস্থা নাই। তারপরেও আপনাদের দেশে কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা থাকার কারণে স্কুল কলেজ ভার্সিটির উপরে মাদ্রাসার কি পরিমাণ প্রতিক্রিয়া, কি পরিমাণ অ্যাকশন স্কুল কলেজ ভার্সিটিগুলির উপর হয়েছে, এর একটা খতিয়ান আমি আপনাদের সামনে তুলে ধরি দুই তিন মিনিটে। যদিও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির পাঠ্যভুক্ত কোন বইয়া লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, তারপরেও প্রতি লক্ষ স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের 99,999টা ছাত্র ছাত্রী স্কুলে হয়ে যাও, কলেজে হয়ে যাও, ভার্সিটিতে হয়ে যাও, মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। প্রতি লক্ষ ছাত্র ছাত্রীদের 99,999 ছাত্র ছাত্রী মনে প্রাণে এই কথাটা বিশ্বাস করে পাইছে কই প্রাইমারি স্কুলের বইয়ে, পাইছে কই হাই স্কুলের বইয়ে, পাইছে কই কলেজ ভার্সিটির বইয়ে, না মাদ্রাসা শিক্ষার আলো লাগছে তাদের অন্তরে, মাদ্রাসা শিক্ষার আলো লাগছে স্কুলে বইয়া ইয়াও বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করে না, কলেজে কলেজ পাস করে আইসাও বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করে না, ভার্সিটি পাস করে আইয়াও বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করে না, বিয়ার মাধ্যমে হালাল উপায়ে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করে, কলেজের কলেজ শিক্ষার খরচ ভার্সিটি শিক্ষার খরচ না একমাত্র কোরআন শিক্ষার খরচ, একমাত্র কোরআন শিক্ষার খরচ। আপনাদের দেশে এখনো মাদ্রাসা আছে এখানে কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীও বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বিশ্বাস করে ইহুদি খ্রিস্টানদের দেশে সন্তানেরা বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বিশ্বাস করে না, তারা করে না কেন মাদ্রাসা শিক্ষায় বিশ্বাসী নয়, এরা করে কেন মাদ্রাসা শিক্ষায় বিশ্বাসী। সুতরাং মাদ্রাসা শিক্ষা ছাড়া কোরআন শিক্ষা ছাড়া মানব সন্তানকে মানুষ বানানির মতো আর কোন শিক্ষা দুনিয়াতে নয়। এই কারণে আল্লাহ কোরআনে বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ তোমাদের প্রতি সবচেয়ে বড় যে দয়াটা করেছেন সেটা হল কোরআন শিক্ষার পরশ দিয়া তোমাদেরকে মানুষ বানিয়েছে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যারা কোরআন শিখে আর কোরআন শিখায় তারা সর্বশ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষ কারা? কোরআন শিখে যারা, শ্রেষ্ঠ মানুষ কারা? কোরআন শিখায় যারা, কারণ কোরআন শিক্ষার সোয়া লাগলেই মানুষ হয়, কোরআন শিক্ষার সোয়া না লাগলে জানোয়ার হইয়া যায়। আশা করি আমার কথা আগা গুড়া বুঝে থাকলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে মাদ্রাসা সমাজ থাকলে কি হবে না থাকলে কি হবে। ইহুদি খ্রিস্টানদের সমাজে মাদ্রাসা নাই, শিক্ষিত হইয়াও জানোয়ার, বাংলাদেশে মাদ্রাসা আছে অশিক্ষিত হইয়াও মানুষ, বাংলাদেশের অধিকাংশ অশিক্ষিতরাও মানুষ মাদ্রাসা থাকার কারণে। ইহুদি খ্রিস্টানদের দেশে অধিকাংশরা শিক্ষিত হইয়াও জানোয়ার মাদ্রাসা না থাকার কারণে, তারা দেশ মাদ্রাসা না থাকার কারণে মানুষের করে জানোয়ার জন্ম হয়, এই দেশে মাদ্রাসা থাকার কারণে অশিক্ষিতদের পরেও মানুষ জন্ম হয়। কাজেই আপনারা যে মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন এটা বড় দুর্ভাগ্যের ব্যাপার, ভাগ্যবান ছাড়া কারো এই তৌফিক হইতে পারে না, যে আপনাদের বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার নবীর গড় মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার। আগেই বলছি মাদ্রাসা প্রতিষ্ঠার সময় পরিচালনার সময় যার যে পরিমাণ সামর্থ্য আছে একবার তার ভাষ দেখা দেওয়ার সামর্থ্য আছে, একবার তার একটা ঈদ দেওয়ার সামর্থ্য আছে, একজনের একজন যার যার সামর্থ্য মতো যদি শরীর থাকতে পারে, যতদিন পর্যন্ত এখানে কোরআন শিক্ষা দেওয়া হবে, যতদিন পর্যন্ত এখানে হাদিস শিক্ষা দেওয়া হবে, যত ছাত্র শিখব, যত উস্তাদ শিখাইব, সবাই মিলে যে পরিমাণ সোয়াব যারা শরীর রয়েছে এদের কবরে পড়তে থাকে কি আমার পর্যন্ত সেই পরিমাণ সোয়াব। কেউ মনে চাইলে এই সরকারে দাঁড়িয়ে একটু শরীর হইবার মনে চায় বুঝা থাকতে বলে মনে চায় কি পরিমাণ ক্ষতি হইব, পাঁচটা দেখাইলে শরীর থাকলে নয় আমাদের সাথ কি পরিমাণ ক্ষতি হবে, এক বস্তা সিমেন্ট দিয়া শরীর থাকলে মাদ্রাসা কি পরিমাণ ক্ষতি হবে, 1000 ইন্ডিয়া শরীর থাকলে কি পরিমাণ লস হবে, একজন রোড দিয়া শরীর থাকলে আন্দালুসিনি আপনারা ক্ষতি হবে না বিরাট লাভ, এত বড় লাভ জগতে আর হইতে পারে না। দেখি আপনার মনে চাই একটু প্রমাণ দেখছেন দেখি যে আমরা শরীর থাকি যতদিন পর্যন্ত কি আমার পর্যন্ত কোরআন শিক্ষা চলবে আমরা কবর দিয়া সব পাইতে দেখ সব কায়ে দাঁড়িয়ে।